জি ওয়া আলাইকুম সালাম। গুনিয়াতুত তালিবিন একটা বই আছে, বাংলাও আছে, এটার বাংলা বইটার মধ্যে দেখবেন একেবারে 72 ফেকা তালিকার মধ্যে একটা আছে হানাফিয়া, নাম দিয়ে দেওয়া আছে, চকবাজার গেলে পাইবেন গুনিয়াতুত তালিবিন। কি সেরা বলেন, লেখা আছে আবু হানিফা, পিতার নাম নোমান, নোমান কার নাম, আবু হানিফার বাবার নাম নোমান, আবু হানিফার নাম সাবেদ, নোমান আবু হানিফার নাম নোমান বিন সাবেদ, আবু হানিফার নাম তো আবু হানিফা না, আপনি তো ভুল করতেছেন, আবু হানিফার নাম হলো কি নোমান, বাপের নাম কি সাবেদ, নোমান বিন সাবেদ কুফার অধিবাসী, এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, যদি কেউ ভুল বুঝতে না পারে সেজন্য ওই বইতে একেবারে নাম দিয়েছে, তার নাম নোমান, আবু হানিফার নাম কি নোমান, তার বাপের নাম কি সাবেদ, কুফার অধিবাসী কুফার, তার নামে ফেরকা হয়েছে হানাফিয়া, এইরকম ব্যাখ্যা দিয়ে গুনিয়াদুত তালিবিনে বলে দিয়েছে যে 72 ফেরকা 1 ফেরকা হানাফিয়া।